يا উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মিশরের আর এক প্রখ্যাত কারি শেখ মুহাম্মদ আল হুসাইনি ঈত। শেখ মুহাম্মদ আল হুসাইনি ঈত, আইহাল হুযুরুল কিরাম, ওয়াল আন ইয়াতলু আলাইনা ফাদিলাতুল ক্বারি আল শেখ মুহাম্মদ الحسيني عيطا من جمهورية العربية مصر. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قال مش مش بلاقي صوت يرفع صوت شويه. يزيد يزيد صوت. لقد خلقنا الإنسان বৈশিষ্ট্য, অর্থাৎ আমাদের শায়খ আহমদ ইউসুফ আল আজহারি তার দেওয়া যেখানে শেষ করেছেন ঠিক তারপর থেকে আমাদের মেহমান মিশরের প্রতিনিধিকারী শেখ আহমদ আল হুসাইনি ঠিক সেখান থেকেই শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে সত্যিকার একজন মানুষ আমাদের